الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, মাশায়েখে এজম, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শানের রেসালত সম্মেলনে আমরা যোগদান করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস তথা সীরাতুন নবীর আলোচনা শোনার জন্য এবং এর আলোকে আমাদের জীবন গড়াবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকেই ইসলামী পরিভাষায় সীরাতুন নবী বলা হয়। ৬৩ বছর আগে এক রবিউল আউয়াল মাসে মহানবী জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে শুভারম্ভ করেছিলেন। আবার ৬৩ বছর পর আরেক রবিউল আউয়াল মাসে তিনি অফাতের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্ম এবং অফাতের মধ্যবর্তী ৬৩ বছরের পবিত্র জিন্দেগি, ৬৩ বছরের জীবন ইতিহাসকে এই পরিভাষাগত ভাবে সীরাতুন নবী বলা হয়। এই ৬৩ বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করলে কমপক্ষে নফল বন্দেগী সব হয়। তিনি কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে চলাফেরা করতেন, কিভাবে লিবাস পোশাক পরতেন, কিভাবে হাট বাজার করতেন, কিভাবে সংসার চালাইতেন, এমনকি তার পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগী সব হয়। সুতরাং সীরাতুন নবীর যে কোনো অংশের আলোচনা করলেই শানে রেসালত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় না। কিন্তু অন্ধকার এই মহাসমাবেশ আমার মতো অযোগ্য নালায়েকের পক্ষ থেকে দীর্ঘ বক্তব্য দানের মাধ্যমে সময় নষ্ট করার উপযোগী নয়। তাই আমি অতি সংক্ষেপে সীরাতুন নবীর প্রধান তিনটা অধ্যায় থেকে মাত্র সামান্য তিনটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সীরাতুন নবী বা মহানবীর ৬৩ বছরের জীবন ইতিহাসের প্রধান তিনটা অংশ আছে। এক একটা অংশ হলো তার জীবন ইতিহাসের এক একটা অধ্যায়। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের। জন্মের পর থেকে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40 বছরের জিন্দেগিটা হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাসটা হলো সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। হিজরতের পর থেকে মদিনায় অবস্থানকালীন 10 বছরের জীবন ইতিহাসটা হলো সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়। 40 বছরের প্রথম অধ্যায়কে কাবলান নবুয়ত, 13 বছরের দ্বিতীয় অধ্যায়কে মক্কী জিন্দেগি, 10 বছরের তৃতীয় অধ্যায়কে মহানবীর মাদানী জিন্দেগি বলা হয়। পবিত্র জিন্দেগির এই মোটামুটি হিসাবটা মনে রাখলেই সিরাতুন নবীর এর কোন অংশের আলোচনা বুঝতে সহজ হয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, সিরাতুন নবীর প্রধান অধ্যায় কতটা? প্রথম অধ্যায় 40 বৎসরের, সেটাকে কাবলান নবুয়ত বলা হয়। দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের, সেটাকে মক্কী জিন্দেগি বলা হয়। তৃতীয় অধ্যায় 10 বৎসরের, সেটাকে মাদানী জিন্দেগি। এই 3 অধ্যায়ের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। কাবলান নবুয়তের 40 বৎসরের জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, 13 বৎসরের মক্কী জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের 40 বৎসরের জিন্দেগির বৈশিষ্ট্য হল নবীর জন্য নবুয়তের দলিল। প্রথম 40টি বৎসরের জীবন ইতিহাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে নবীর জন্য নবুয়তের দলিল পেশ করেছে। সে দলিল মর্মে মর্মে উপলব্ধি করে সমস্ত বেদিন কাফিরেরা, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের সর্দারেরা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আমাদের নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। সুতরাং প্রথম অধ্যায়ের 40 বৎসরের জিন্দেগিটা হলো নবীর জন্য নবুয়তের দলিল। আর পরবর্তী 23 বৎসরের জিন্দেগিটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের পবিত্র জিন্দেগি কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 13 বৎসরের মক্কী জিন্দেগি আর 10 বৎসরের মাদানী জিন্দেগি কার জন্য কিসের দলিল? উম্মতের জন্য, শরীয়তের। সেটা আবার 2 ভাগে দিল, 13 বৎসরের মক্কী জিন্দেগি আর 10 বৎসরের মাদানী জিন্দেগি। 13 বৎসরের মক্কী জিন্দেগির বৈশিষ্ট্য হলো মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে ইসলামের অনুশাসনের সাহায্যে দাঁড়াই দেওয়া এবং এর ভিতরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাসী হামলা আসে সবগুলি ঘৃণা প্রতিবাদে নীরবে সহ্য করা, 13 বৎসরের মক্কী জিন্দেগি বৈশিষ্ট্য। মুসলমানের ব্যক্তি জীবনকে ইসলাম সাথে দাঁড়াই দেওয়া, মুসলমানের পারিবারিক জীবনকে ইসলামী সাথে দাঁড়াই করা, মুসলমানের সামাজিক জীবনকে ইসলামী সাথে দাঁড়াই করা, আর ইসলাম প্রচারের পথে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পথে যত বাধা আসে, যত প্রতিবন্ধকতা আসে, যত জুলুম, নির্যাতন, নিপীড়ন আর যত সন্ত্রাসী হামলা আসে সবগুলি বিনা প্রতিবাদে, বিনা মোকাবেলায় নীরবে সহ্য করা, তেরো বছরের ভক্তি তিন দিকের বৈশিষ্ট্য, দশ বছরের মাদানি তিন দিকের বৈশিষ্ট্য হল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই রাষ্ট্রের জন্য মদিনা জনাতনে একটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করা, এবং সেই মদিনা রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সন্ত্রাস বন্ধ করার মাধ্যমে বিশ্ববাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দেওয়া। এটা কোন দিনদিগির বৈশিষ্ট্য? তেরো বৎসরের মুক্তি দিনদিগিতে অজস্র সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করলেন, কোনদিন কোন হামলার মোকাবেলা করলেন না, প্রতিবাদ করলেন না, কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন না, জেহাদ করতে গেলেন। অথচ দশ বৎসরের মাদানি দিনদিগিতে ঐতিহাসিকদের প্রসিদ্ধ বিবরণ মতে আল্লাহর রাসূল ৬৭টা যুদ্ধ পরিচালনা করেছেন, এর মধ্যে ২৩টা যুদ্ধে রাসূল সশরীরে উপস্থিত রয়েছেন, ৪৩টা যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছেন। তেরো বৎসরের মুক্তি দিনদিগিতে অবর্ণনীয় জুলুম সহ্য করলেন, কোনদিন মোকাবেলা করতে গেলেন না, যুদ্ধ করতে গেলেন না, জেহাদের ডাক দিলেন না। দশ বৎসরের মাদানি দিনদিগিতে ৬৬টা জেহাদ পরিচালনা করলেন কেন? তার কারণ হল প্রথমত সন্ত্রাস দমন করার দায়িত্বটা সরকারের। তেরো বৎসরের মুক্তি দিনদিগিতে রাসূলের কোন সরকার ছিল না, এই জন্য সন্ত্রাস দমন করার মাধ্যমে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্ব রাসূলের ছিল। দশ বৎসরের মাদানি দিনদিগিতে রাসূল সরকার গঠন করেছিলেন, সুতরাং তখন সন্ত্রাস দমনের দায়িত্ব তার উপর অর্পিত হয়। আর কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, তেরো বৎসরের মুক্তি দিনদিগিতে একটা জেহাদ করলেন না কেন? জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা সরকারের দায়িত্ব, তেরো বৎসরের মুক্তি দিনদিগিতে রাসূলের কোন সরকার ছিল? দশ বৎসরের মাদানি দিনদিগিতে ৬৬টা জেহাদ পরিচালনা করলেন কেন? সেখানে তিনি সরকার প্রতিষ্ঠা করেছিলেন, সন্ত্রাস দমনের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন, সেই দায়িত্ব পালনের জন্যই দশ বৎসরে ৬৬টা জেহাদ পরিচালনা করেছে। এই জেহাদ সম্পর্কে বর্তমান দুনিয়াতে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ভুল তত্ত্ব পরিবেশন করে রেখেছে। এখন বর্তমানে মুসলমান সমাজেও জেহাদ শব্দটা উচ্চারণ করলেই মুসলমানরা আটকে উঠে ভয় পায়। সন্ত্রাসীরা ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে, যেনে কেউ এই পবিত্র জেহাদের নাম নিতে না পারে আর তারা যেন অবাধে সন্ত্রাসী কর্মতৎপরতা চালাতে পারে। আসল ব্যাপার জেহাদের নাম সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের ব্যবস্থার নাম জেহাদ। এই কথা আমাদের সারা জীবন ভর স্মরণ রাখতে হবে, জেহাদের নাম সন্ত্রাস নয়, সন্ত্রাস দমন ব্যবস্থার নাম জেহাদ। জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন হয়, জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন হয়, এবং দমন করাটা সরকারের দায়িত্ব। ভক্তি জিন্দিগিতে রাসূলের সরকার ছিল না, এই জন্য জেহাদ ছিল না। মাদানী জিন্দিগিতে রাসূলের সরকার ছিল, এই জন্য জেহাদ ছিল। কাজেই সন্ত্রাস দমন ব্যবস্থার নাম যেহেতু জেহাদ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জেহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের পবিত্র জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ না রহিত। ইসলামের পবিত্র জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ, কারণ আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত একদল সন্ত্রাসীদের উদয় হবে, উত্তম হবে, এদেরকে দমনের জন্য জেহাদের দরকার হবে। তাই রাসূলের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল জেহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের পবিত্র জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ, তারই জরুরি ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসীদের অপপ্রচারণায় যেন আমরা ভুল বুঝাবুঝিতে নিমজ্জিত হয় না দেখি, সমস্ত সচেতন মুসলমানদের সারা জীবন সজাগ থাকা দরকার। সন্ত্রাসের নাম জিহাদ নয়, সন্ত্রাস দমন ব্যবস্থার নাম জিহাদ, এবং সেটা আছে একমাত্র ইসলামে, আছে একমাত্র ইসলামে। ইসলাম ছাড়া আর কোথাও সন্ত্রাস দমনের ব্যবস্থা না। বর্তমান দুনিয়াতে যে দেশে যে দেশ সবচেয়ে বেশি শক্তিশালী, সেই দেশ সবচেয়ে বড় সন্ত্রাস, যেই দেশ সবচেয়ে বেশি মানবতাবাদের স্লোগান নারী, সেই দেশ সবচেয়ে বড় সন্ত্রাস। এই জন্য সন্ত্রাস এবং জেহাদের তুলনামূলক বিশ্লেষণ বোঝার জন্য প্রথমেই আমাদের বুঝে নিতে হবে সন্ত্রাস কাকে বলে। বর্তমান দুনিয়াতে যে সমস্ত সন্ত্রাসীরা জনগণকে দুঃখা দেওয়ার জন্য সন্ত্রাস দমন কথাটা জপে, এরা নিজেরাই সন্ত্রাসের ডেফিনেশন জানে না সন্ত্রাস কাকে বলে। এরা শুধু ইসলামের জেহাদ বিধানটাকে জব্দ করে রাখার জন্য, স্তব্ধ করে রাখার জন্য সন্ত্রাস দমন চিকিৎসা জপে, আসলে এরা সন্ত্রাস কাকে বলে নিজেরাই জানে না। তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, আমাদের ভালো রকম স্মরণ রাখতে হবে। এক নম্বর দলবদ্ধতা, সুতরাং কোন মানুষ একা একা সন্ত্রাসী হতে পারে না। সন্ত্রাসের প্রথম কাজ হলো দলবদ্ধতা। আপনারা এখানে একা একা বসেছেন না দলবদ্ধ হয়ে বসেছেন? তাই বলে কি আপনাদের সন্ত্রাসী বলা যাবে? কেন আরো দুইটা বাকি, শুধু একটার দ্বারা সন্ত্রাসী? তিনটা কাজের সমষ্টির নাম সন্ত্রাস। তার প্রথমটা হলো দলবদ্ধতা, দ্বিতীয়টা হলো অস্ত্রের ব্যবহার, দ্বিতীয়টা আপনারা বস্ত্র নিয়ে এসেছেন না খালি হাত, সুতরাং আপনারা সন্ত্রাসী। আবার পুলিশ যদি দল বেঁধে বস্ত্র নিয়ে চোর ডাকাত ধরতে যায়, তাহলে ওই অস্ত্রধারী পুলিশের দলকেও সন্ত্রাসী বলা যাবে না। কেন তিন নম্বরটা বাকি, দল বেঁধে অস্ত্র নিয়ে নিজ দোষের উপর হামলা, এর নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নিজ দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এই সন্ত্রাস যেখানেই থাকে এটা দমন করার দুইটা ব্যবস্থা, একটা প্রাথমিক একটা চূড়ান্ত। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা হল সন্ত্রাসীদেরকে সদল বলে আদালতে উপস্থিত করে কিভাবে এদের বিচার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সন্ত্রাসীরাকে অস্ত্র ব্যবহার করে নির্দোষের বিরুদ্ধে, এটাকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে বলা আখ্যায়িত করেছে। সন্ত্রাসীরাকে দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে, এর মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অবস্থা চারটা, দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করার পর তাদের কর্মকাণ্ড চার ভাগে বিভক্ত, চার প্রকারের কর্মকাণ্ড হবে। দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করে নির্দোষের উপর হামলা করে চুন লুণ্ঠন উপায় দায়ী করলো, এক অবস্থা। দ্বিতীয় অবস্থা শুধু খুন করলো লুণ্ঠন নয়, তৃতীয় অবস্থা শুধু লুণ্ঠন করলো খুন নয়, চতুর্থ অবস্থা খুন লুণ্ঠন কিছুটাই করতে পারেনি তবে হামলা করেছে। বুঝে থাকলে বলুন সন্ত্রাসী কর্মকাণ্ডের অবস্থা কতটা। এক নম্বর খুন লুণ্ঠন উভয়টাই চলে, দুই নম্বর খুন কর্ণ লুণ্ঠন নয়, তিন নম্বর লুণ্ঠন কর্ণ খুন নয়, চার নম্বর খুন লুণ্ঠন কোনটাই করতে পারলো না, তবে হামলা করেছিল পড়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে ছুরিতে করিয়ে হত্যা করো। নির্দেশ কার প্রতি? কোন মুফতির প্রতি নয়, কোন মৌলবির প্রতি নয়, কোন আলেমের প্রতি নয়, কোন মরল মতব্বরের প্রতি নয়, নির্দেশ একমাত্র সরকারের। প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে ছুরিতে করিয়ে হত্যা করো। আমার কথা বুঝে থাকতে বলুন, সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিলেন সন্ত্রাসীদের প্রথম প্রকার কর্মকাণ্ডে লিপ্ত সন্ত্রাসীদের ছুরিতে করিয়ে সদল বলে হত্যা করো। নির্দেশ কার প্রতি? নির্দেশ সরকারের। এবার বলুন তো, মক্কী জীবনে রসুলের সরকার ছিল না, নির্দেশটা পালনের দায়িত্ব ছিল? এই জন্য 13 বছরের মক্কী জিন্দিগিতে রসুল একটা দেহাল পরিচালনা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকে ছুরিতে চড়িয়ে নয় সদল বলে স্বাভাবিক ভাবে হত্যা করো। তৃতীয় প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে এক পাশের হাত এক পাশের পা কেটে দাও। চতুর্থ প্রকার সন্ত্রাসীদেরকে জেলখানায় বন্দী করে রাখো। এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা আদালতের মাধ্যমে। যদি সরকারের পুলিশ বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হয়, তাহলে সূরায়ে মায়েদার 33 নম্বর আয়াতের বিধান মতে আদালতে সন্ত্রাসীদের বিচার হবে। আর যদি সন্ত্রাসীরা এতই প্রবল হয়, এতই শক্তিশালী হয় যে সরকারের পুলিশ বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে ব্যর্থ হয়ে যায়, সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, তখন আর আদালত নয়, তখন যেখানে সন্ত্রাসী বাহিনী আছে সেখানেই সরকার সেনাবাহিনী পাঠিয়ে দেবে। এটার নাম ইসলামের জাহাজ। এটার নামই ইসলামের জাহাজ। সন্ত্রাসীদেরকে যখন সরকারি বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হয়, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশ বাহিনীর মোকাবেলায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, সুতরাং আদালতে হাজির করার কোনো ব্যবস্থা নাই, আর হাজির করার দরকার নাই। যেখানে সন্ত্রাসী আছে সরকার সেখানেই সেনাবাহিনী পাঠিয়ে দেবে, সেখানেই সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারি বাহিনীর যুদ্ধ হবে। এই যুদ্ধকেই ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এটা রাসূলের কোন জিন্দেগীর বৈশিষ্ট্য? কোন জিন্দেগী? মদনী জিন্দেগি। কেন মদনী জিন্দেগিতে রাসূলের সরকার ছিল? মক্কী জিন্দেগিতে রাসূল অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু একটা দেহাত পরিচালনা করেনি। কেন? মক্কী জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না। কোন দেশের সরকার যদি আল্লাহ প্রদত্ত বিধান মতে সন্ত্রাস দমন করে না, আদালতের মাধ্যমে হোক অথবা জেহাদের ময়দানে হোক, কোন দেশের সরকার যদি আল্লাহ প্রদত্ত ব্যবস্থা মতো সন্ত্রাস দমন করে না, সেই সরকারের দেশে যত প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে সমস্ত সন্ত্রাসীরা কিয়ামতের দিন যে পরিমাণ শক্তি করবে, একা সরকারকে সেই পরিমাণ শক্তি করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়াল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আয়াতের মর্মার্থ, আয়াতের শব্দ তো বলে, আবার মর্মার্থ বলার মত সময় আমার আছে, এই জন্য শুধু মর্মার্থ রয়েছে। আয়াতের মর্মার্থ হল অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। বলেন আদর্শ রয়েছে কিনা? মক্কী জিন্দেগির আদর্শ কি? যতদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত সন্ত্রাসী হামলা ধৈর্যের সাথে গ্রহণ করে সহ্য করতে হবে। ফকিরের দিকে বসি, যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন আর সন্ত্রাসকে বরদাস্ত করে এই জনগণের উপরই সন্ত্রাসী হামলা চাপিয়ে দেওয়ার সুযোগ বাকি থাকবে না। সন্ত্রাসের মোকাবেলা করা সরকারের দায়িত্ব হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন।